بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. قل اهبطوا منها جميعا، فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون، والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون. গত দর্শে আমি দুইটা পাঠ করেছি, কিন্তু এ দুই আয়াত থেকে আলোচনা করিনি, 37 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা চলছিল। রব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে কয়েকটি কথা শেখালেন, আপনারা শুনেছেন সেটা। فتلقى آدم من ربه كلمات فتاب عليه. آدم عليه السلام কয়েকটি কথা শিখলেন তার রবের পক্ষ থেকে। তাহলে তাকে শিখালেন কে? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে পেলেন কয়েকটি কথা, আর সেই কয়েকটি কথা হচ্ছে ربنا ظلمنا শিখিয়েছেন, আর ওই হিসেবেই তারা এই দোয়া করেছেন। তাই সূরাতুল আরাফে আল্লাহ বলেছেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের রব, আমরা নিজেরা নিজেদের উপর জুলুম করেছি, যদি তুমি আমাদেরকে মাফ না করো, আমাদের উপর রহম না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বান্দা যখন আল্লাহর কাছে একথা স্বীকার করে যে আমি গুনাহ করেছি, স্বীকারোক্তি পেশ করে রব্বুল আলামিনের কাছে, আর আল্লাহর সামনে অনুতপ্ত হয়ে দাঁড়ায়, অনুতপ্ত হয়ে লজ্জিত হয় রবের সামনে তারা আবেদন পেশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা অবশ্যই কবুল করেন। এটা হলো রব্বুল আলামিনের রহমত। আপনার একটা বাচ্চা যদি ভুল করে সে কেঁদে কেঁদে আপনাকে বলে, আব্বু আর এরকম করবো না, কি বলেন তো, আপনি তাকে ক্ষমা করবেন কি না? মাফ করবেন না, বান্ডিশ দিবেন? তবু অনেক সময় আমাদের থেকে হয়ে যায় বান্ডিশ, কিন্তু আসলে খেয়াল করেন বাচ্চা ভুল করে আপনার কাছে আবার এসে গেছে, সুবহানাল্লাহ। এবারে যদি বাচ্চা থেকে বাচ্চা কোন রকমের কষ্টে পতিত হয়, কষ্টটা কার হয় আগে, আপনার হবে না অন্যের হবে? আপনার হবে, বাচ্চার মার হবে, তাই তো? তো রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সৃষ্টির স্রষ্টা, সবকিছুর মালিক, সবকিছুর পালন কর্তা রব্বুল আলামিন, এবারে আপনার মা আপনার বাবা যদি আপনার ক্ষেত্রে এতটুকু দয়াশীল হন, তাহলে রব্বুল আলামিন যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার আসল মালিক, তিনি কি আপনি যখন গুনাহ করে তার দিকে ফিরে যাবেন, তখন আল্লাহ পাক কতটুকু খুশি হবে? এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদাহরণ দিয়েছেন, বান্দা যখন তওবা করে আল্লাহর দিকে রুজু করে, তখন আল্লাহ পাক কতটুকু খুশি হন বলছেন। এক ব্যক্তি বাইরে গেছে সফরে, তার যানবাহন, আর যানবাহনের উপর, যানবাহন বলতে আগের জমানার বুঝেন তিনি কোনো উঠ অত অন্য কিছু অথবা ঘুরে, তো উঠের উপর লম্বা সফর করলে তারা উঁটি গোয়াল করতে, উঁটের উপর তার যানবাহনে সামানপত্র, খাবার দাবার সবই, এক জায়গায় গিয়ে গাছে উঁট বেঁধেছে, আর গাছের নিচে আরাম নিল, লম্বা সফর তো ক্লান্তিতে, এক জায়গায় আরাম নিয়েছে গাছের নিচে, হালকা ঘুম এসেছে, কিছুক্ষণ ঘুমালো, পরে উঠে দেখি তার যানবাহন নাই, উঠ চলে গেছে কোথায়। আচ্ছা এই অবস্থায় তার অবস্থাটা কি হবে, কতটুকু বিপদ আক্রান্ত। বর্তমানে আমরা তো যাচ্ছি, আমরা তো মক্কা মদিনায় যাই গাড়িতে, ভালো ভালো গাড়ি, বাই চান্স যদি রাস্তা একটু হালকা কিছু হয়ে যায় কি অবস্থা হয় মানুষের, এক ঘন্টা যদি আটকা পড়েন কত কষ্ট, ছয় ঘন্টা যদি আটকা পড়েন কত কষ্ট, অথচ আপনার কাছে সব সবকিছু মনে আসা যাওয়া করছে সব সময়, গাড়ি রাস্তায় তো আছে, গাড়ি আসা যাওয়া, পেট্রোল পাম্পও মজুদ, পানি টানি খাওয়া দাওয়া সব মজুদ, তবু কষ্ট কত কষ্ট হয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি অবস্থা ছিল, রাস্তাঘাট কি এরকম ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিরকম উদাহরণ পেশ করেছেন, আর এটা হুবহু যেভাবে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তার বান্দার প্রতি যে দয়াশীল, এত দয়াশীল, তার হুবহু নমুনা পেশ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন এই লোকটি ঘুম থেকে উঠে দেখে তার যানবাহন নাই, কোথায় চলে গেছে, খাবার দাবার সব নিয়ে চলে গেছে, সে এদিক সেদিক তাকালো, অরবকে বলছি আর নিরাশ হয়ে এদিক সেদিক তাকিয়ে হাঁটাহাঁটি করে আবার গাছের নিচে আবার সে শুয়ে মানে শুয়ে দিয়ে শুলো, কিছুক্ষণ পর আবার উঠেছে, দেখছে তার যানবাহন তার কাছে আবার চলে এসেছে। আচ্ছা বলেন তো এই অবস্থায় সে কতটা খুশি হবে, এবারে এত খুশি হয়েছে, খুশির আবেগে আল্লাহকে বলছে আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রাব্বুক, হে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার বান্দা, মানে খুশির আবেগে বলেছে সুবহানাল্লাহ। এই জায়গায় সে ভুল করেছে, এটা গুনাহ নাই, কারণ সে খুশির আবেগে বলেছে, এত খুশি বলার ছিল কি আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আব্দুক, হে আল্লাহ তুমি আমার রব আর আমি তোমার বান্দা, কিন্তু বলে বেড়েছে উল্টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখতা মিন শিদ্দাতিল ফারহ, এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি তার যানবাহন পেয়ে যতটুকু খুশি হয়েছে এর থেকে আরো বেশি খুশি হন আল্লাহ যখন তার পাপী বান্দা তার দিকে রুজু করে তওবা করে আল্লাহর দিকে ফিরে যায়, তো ওই ব্যক্তির চেয়ে আরো বেশি খুশি হন স্বয়ং রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা। আশা করি উদাহরণটি স্পষ্ট হয়েছে, সহি মুসলিমের হাদিস ফাতালাক্কা আদম মিন রব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহীম, আল্লাহই হচ্ছেন তওবা কবুল করি, আর তওবা কবুল করি তাই বলেন তওবা, বেশি বেশি তওবা কবুল করি সুবহানাহু ওয়া তাআলা। কেউ যদি বড় আলিম হয় আল্লাহ রহমত থেকে নিরাশ হয়, কেউ আল্লাহ রহমত থেকে নিরাশ হয়, লা তাকনাতু মিন রহমাতিল্লাহ, তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হবে, কিন্তু তার মানে এটা নয় যে আল্লাহ রহমত যখন এত বড় তাই আমি যাচাই চাই করি, তাই নাকি না, আল্লাহ বলেছেন ইউআলামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব ওয়া আন্নাল্লাহ গাফুরুর রাহীম, তোমরা জেনে রাখো আল্লাহ হচ্ছেন কঠোর শাস্তি প্রদানকারী, আল্লাহর মতো কেউ আছে যে আযাব দিতে পারে, ইউআলামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব ওয়া আন্নাল্লাহ গাফুরুর রাহীম, তোমরা জেনে রেখো আল্লাহ হচ্ছেন কঠোর শাস্তি প্রদানকারী, আর জেনে রেখো আল্লাহ হচ্ছেন গাফুর ক্ষমাশীল এবং দয়াশীল সুবহানাল্লাহ। এই দুইয়ের মাঝে হবে আমাদের ঈমান, দুইয়ের মাঝে আমি গুনাহ থেকে বেঁচে বেঁচে থাকবো, আল্লাহর বিধিবিধান পালন করে পালন করব আর এর উপর প্রতিষ্ঠিত থাকব, যদি বাই চান্স কোন রকমের নাফরমানি হয়ে যায় তাহলে এই অবস্থায় আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হব না, আল্লাহর দিকে আমি রুজু করব আর আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি আমার তওবা কবুল কর, আমিন। কথা বুঝতে পারছেন? আচ্ছা এই যে সুন্নাহ, এক তো রবের পক্ষ থেকে নির্দেশ, অন্যদিকে এটা একটা সুন্নত প্রমাণিত হচ্ছে আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম ভুল করেছে আল্লাহর দিকে রুজু করেছে, তো আমরা তো ওই আদমের সন্তানই, আমরা যদি আমাদের থেকে ভুল হয়, আমরা যদি আল্লাহর দিকে রুজু করি যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন, ওইভাবে আল্লাহ পাক আদমের সন্তান আমরা আমাদেরও তওবা কবুল করব। মাশাআল্লাহ, ফাতালাক্কা আদম মিন রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াব। তারপর আল্লাহ কি বললেন? কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সকলেই উপর থেকে নেমে ইহবি তুমি হা জামিয়া, অর্থাৎ জান্নাত থেকে নেমে পড়ো। এর আগে বলেছিল ইহবি তু, তোমরা নেমে পড়ো, তোমরা একজন আরেকজনের শত্রু হয়ে জান্নাত থেকে নেমে পড়ো, অর্থাৎ শয়তানকে সম্বোধন করে, কারণ শয়তানই আদম আলাইহিস সালামকে পদস্খলিত করেছে, তাই না? এরপরে বলেছেন ইহবিতু মিনহা জামিআ, তোমরা সকলেই এই পৃথিবীতে বসবাস কর, কারণ উপরে আর যাওয়ার সময় নেই। আগে তোমরা জান্নাতে ছিলে, এখন আর জান্নাতে যেতে পারবে না, এখন দুনিয়াবাসী তোমাকে দুনিয়াতে যেতেই হবে, আর এই দুনিয়াতেই তোমাকে বসবাস করতে হবে। ইহবিতু মিনহা জামিআ, এই উপর থেকে নেমে তোমরা এই পৃথিবীতে বসবাস করো। এবারে হুদা, যদি তোমাদের কাছে আমার পক্ষ থেকে হিদায়াত আসে, ফমান তাবিআ হুদায়ে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারপরে যে ব্যক্তি আমার হিদায়াতের অনুসরণ করবে তার থাকবে না কোনো ভয় আর তার সে চিন্তিত হবে না। যদি আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে যে হিদায়াত এসেছে ওই হিদায়াত যদি তুমি কবুল করো তাহলে তুমি চিন্তাও করবে না আর তোমার মনে ভয়ও থাকবে না। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন? কিরকম চিন্তা মানে কি? চিন্তা হয় পিছনে যা করবো সে বিষয়ে চিন্তা, আর ভয় মানে সামনে কি হবে কি না তাকে বলা হয় ভয়। দুইটা জিনিস, তো পিছনে যা হওয়ার হয়ে গেছে এক্ষেত্রে সে চিন্তিত হবে না, তাই আমাদের কাজ যেটা পিছনে করে ফেলেছি এ বিষয়ে আর ভাবার কোনো কথা নেই, যা হওয়ার হয়ে গেছে। যেমন তোমার 1,00,000 টাকা লস হয়ে গেছে, একটা কথা বলবো, এখন যদি শুধু ওই 1,00,000 কথাই যদি বারবার চাপেন তাহলে চিন্তা বাড়বে, পরে মুশকিল, ঠিক কিনা? তোমরা ভি এরকম চিন্তা করো না, ভালো লোক হয়ে গেছে, যেটা হবার হয়ে গেছে, তোমার থেকে পিছনে যা হবার হয়ে গেছে, গুনাহ খাতা হয়ে গেছে, এবারে তুমি আর সে বিষয়ে চিন্তার প্রয়োজন নেই, তুমি আল্লাহর দিকে রুজু করো আর ভবিষ্যৎ জিন্দেগি সম্পর্কে তোমাকে তুমি চিন্তা ভাবনা করো, ভবিষ্যৎ জিন্দেগি সম্পর্কে তুমি সচেষ্ট থাকো। ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফমান তাবিআ হুদায়া, এবারে যে কেউ আল্লাহর হেদায়াত আল্লাহর দিনে ছড়বে তার থাকবে না কোনো চিন্তা আর থাকবে না কোনো ভয়, ভয় মানে ভবিষ্যতে কি হবে না হবে, অর্থাৎ কিয়ামতের দিন সম্পর্কে তার তেমন কোনো ভয় থাকবে না, কারণ সে হেদায়াত পেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, ফমান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এমনি ভাবে কিয়ামতের দিন যখন উঠবে আল্লাহর পক্ষ থেকে যখন পাবে তার ফলাফল, তখন আর বিগত জিন্দেগি সম্পর্কে কোনো চিন্তা নাই, ন চিন্তা কি ফুর্তি, আমরা বলি কিনা ন চিন্তা কি ফুর্তি, এবারে শুধু ফুর্তি আর ফুর্তি, কোনো ভয় নাই। যদি আপনি কালকে আমাদের দিন আপনার আমল নামা ডান হাতে পেয়ে যান, আপনি সার্টিফিকেট পেয়ে গেছেন, টিকিট পেয়ে গেছেন, ঠিক আছে জান্নাতে, আর কোনো চিন্তা থাকবে আর কোনো ভয় থাকবে? আমরা আশা করি ইনশাআল্লাহ সবাই কালকে আমাদের দিন জান্নাত জান্নাতে যেতে চাই, তাই না? এমনি ভাবে আমরা সবাই চাই আমাদের টিকিট যেন জান্নাতের টিকিট আমরা পেয়ে যাই, যার হাতে যেন আমরা আমল নামা পেয়ে যাই। আল্লাহ বলছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, যদি আমার পক্ষ থেকে তোমার কাছে হিদায়াত আসে, হিদায়াতের বাণী পৌঁছে, কোরআন পৌঁছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত পৌঁছে, তখন এই অনুযায়ী তুমি যদি আমল করো তাহলে তোমার কোনো চিন্তা নাই, তোমার ভবিষ্যৎ জিন্দেগি সম্পর্কে তোমার কোনো ভয় নাই। যদি তুমি হিদায়াতের উপর চলতে পারো তাহলে দুনিয়ার যে কয়েকদিন তোমার জিন্দেগি আছে, জীবন আছে, এক্ষেত্রে তোমাকে ভয় করার কিছু নাই। কারণ তুমি বিশ্বাস করো তকদীরের উপর, আল্লাহ পাক যা লিখেছেন তাই হবে, ঠিক কিনা? ইন্নাল্লাহা কাতাবা মাকাদিরাল খালায়িক ক্বাবলা আন ইখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি 50000 সানা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির তকদীর আসমান জমিন সৃষ্টির 50000 বছর পূর্বে লিখে দিয়েছেন। আসমান জমিন কত হাজার বছর আগে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমরা জানি? কেউ বলতে পারবে? হয়তো আপনার বৈজ্ঞানিক বলবে এত লক্ষ বছরের তার কথা, সব অনুমান, সব অনুমান, কেউ জানে না। তো আসমান জমিন সৃষ্টি 50000 বছর পূর্বে রব্বুল আলামিন আমাদের সকলের তকদীর লিখে রেখেছেন। এবারে জানি হবে তকদীর, কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা তকদীরের উপর চলবো না, আমরা কাজ করবো। আমাদের কাজ কি? আল্লাহ বলেছেন তোমরা কাজ করো, তো আমাদের কাজ হচ্ছে আমরা কাজ করো। এবারে যদি হেদায়াত এসে আর যে কেউ হেদায়াতের উপর চলে রব্বুল আলামিন করে, তার কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না ভবিষ্যৎ জিন্দেগী সম্পর্কে। তো আমরা খেয়াল রাখবো আমরা যেন আল্লাহর বিধিবিধান মেনে চলি, কোরআন সুন্নাহ অনুযায়ী চলি। দেখবেন দুনিয়াতে শান্তি, আখেরাতে শান্তি, যা হবার হয়ে গেছে এত চিন্তা চিন্তা করতে নাই। আল্লাহ বলি হলে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, চিন্তা নেই। এবার আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে আর আল্লাহর বিধান ভালো করে মেনে চলেছে, মুত্তাকি হয়েছে, তারা হচ্ছে আল্লাহর ওলি। তাই যারা আল্লাহর ওলি, এত দুনিয়া সম্পর্কে এত চিন্তা চিন্তা নেই। আমাদের তো অনেকেই তো ইয়া দুনিয়া দুনিয়া দুনিয়া, দেখবেন চেহারা ভীষণ, চেহারা সবসময় যেমন নাখুশ থাকে, এরকম অনেক মানুষ আছে। দুনিয়ার চিন্তা করলে চেহারা তার পরিস্ফুট হয়, দুনিয়ার চিন্তা করো মুশকিল, দুনিয়ার কারণে আপনার হার্ট অ্যাটাক হতে পারে, বুঝতে পারছেন? দুনিয়ার চিন্তা বেশি করতে নাই। শান্তি পাওয়া যায় একমাত্র আল্লাহর জিকিরের মধ্যে, আল্লাহ বিজিকিরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, শুনো, আল্লাহর জিকিরের মাধ্যমে মন শান্তি পায়, আর কোনো ক্ষেত্রে শান্তি নাই। আজকে এত টাকা গুনলেন তো হ্যাঁ হ্যাঁ দেখেন শান্তি নাই। যে আপনারা এখানে যারা আছেন আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখবেন, দুনিয়া মাফি শান্তি। আর আমি বলে দেখি আমার রব বলেছে আল্লাহ বিধিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মাধ্যমে শান্তি পায়। আপনি এখানে আসলেন, দর্শ শুনলেন, আলোচনা শুনলেন, আপনার মন শান্তি পাবে। আপনারা কি বলেন ক্রিকেট এরকম নাচানাচি করলেন শান্তি? বললাম এরকম শান্তি নেই, ক্রিকেট রে তো কান্দে, ঠিক কিনা? আচ্ছা যখন পাস তখন এরকম লাভালাভি করে, লাভালাভি করে অনেকে আছে আবার লাভালাভিতে লিপ্ত হয়, আউজবিল্লাহ শান্তি। আর বর্তমান এই যে অবস্থা ক্রিকেট খেলার যে ভাব, আপনারা দেখছেন তো কি অবস্থা, আপনারা যারা এই বর্তমান যে খেলা চলছে দেখতে পাচ্ছেন, খবরদার অহেতুক সময় নষ্ট করবেন না, শুধু খেলা শুধু খেলা আর খেলা। কেউ কেউ তো এরকম আছে আস্তাগফিরুল্লাহ আলাযীম, ওই কি বলেন ক্রিকেট আন্তর্জাতিক খেলা নয়, সে নিজে খেলে ফজরের সময়। এখানে আমাকে সেদিন বলা হয়েছে, জানি না সত্য কি মিথ্যা, আল্লাহ আলাম সত্যই হতে পারে, ফজরের সময় উঠে ব্যাট আর বল নিয়ে দৌড়ে ফজরের নামাজটা পর্যন্ত করে না মুসলমানের বাচ্চা। আচ্ছা এরকম আছে কি? আছে কি? হায় রে হা, দুনিয়া গেল আখরাত গেল, কি করবে? কিছু এরকম এরকম হবে, এরকম মারলো পরে হ্যাঁ এরকম করলো সব পরে কিছুই নাই, দুনিয়া নাই আখরাত নাই, আস্তাগফিরুল্লাহ। ফজর সালাত না পড়ে ঘুম থেকে উঠে বেট হাতে নিয়ে বেট মনে হাতে নিয়ে যাচ্ছে, আমার শুনে বড় অবাক লাগলো, বড় খারাপ লাগলো। আবার আমাদের সাথে হাজির হচ্ছে এই সেন্টারে ছাত্র, শুনে খারাপ লাগে না? খবরদার আমার মেয়েরা অহেতুক সময় নষ্ট করবেন না। তো শান্তি আল্লাহ দিকিরের মাধ্যমে শান্তি, খেল তামাশায় শান্তি নাই, একটু এরকম এরকম করলেন নাবি শান্তি। যে জিনিসের শান্তি আছে তা হচ্ছে আল্লাহর দিকির, আল্লাহ বিদিকিরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আচ্ছা আচ্ছা ওই জায়গা করেছিলাম আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যারা ঈমান আনলো আর আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ বিধিবিধান মেনে চলে, তারা হচ্ছে আল্লাহর ওলি। আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য সুসংবাদ রয়েছে পার্থিব জীবনে, দুনিয়ার জীবনে এবং আখিরাতে। সুবহানাল্লাহ, দুনিয়ার জীবনে সুসংবাদ, তারা নেক আমল করে মন শান্তি পায়। আপনারা দেখবেন যদি আপনি পাঁচ পাঁচ সালাত পড়েন আপনারা শান্তি পান কিনা, যে সালাত পড়ে না সে দেখবেন যদিও বলে খুব ভিতরে গিয়ে একটু আল্লাহে আগুন শান্তি নাই, কারণ আমি বলিনি আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। যখন বান্দা রাত্রে ঘুমায় তখন তার ঘাড়ে কয়টা গীত বাদে, তিনটা, প্রতিপিঠে কি লেখে ভালো করে ঘুমাও লম্বা রাত। এবার যখন সকালে বান্দা জাগে আর আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নেয় ফাযাকারাল্লাহ ইনহাল্লাত উকদা, অটোমেটিকলি একটা গীত খুলে যায়, উঠলো উযু করলো, উযু করলো আরেকটা গীত খুলে যায়, আচ্ছা সালাত পড়লো আরেকটা গীত খুলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই অবস্থায় সে আল্লাহর এই বান্দা উচ্চাহি উদ্যমী হয়ে পড়ে, নিরলস হয়ে পড়ে, সুবহানাল্লাহ, তার থেকে অলসতা দূর হয়ে যায়, মন তার শান্ত থাকে। পক্ষান্তরে আল্লাহ মানে রাত্রে জাগে না, ফজরের সালাতের সময় জাগে না, আল্লাহর নাম নেয় না, উযু করে না, সালাত পড়ে না, আসবাহা খাবীতান নাফস, মন হয় অশান্ত, মন শান্তি না, মনে শান্তি নাই, আর কাসলান অলস হয়ে যায়। আপনি যতই বলেন না কেন আমরা বুঝি যারা সালাত পড়ে তাদের মন যেভাবে শান্ত থাকে ওইভাবে বেনামাজির মন তো অবশ্যই অবশ্যই শান্ত থাকতে পারে না। বুঝতে পারছেন? আল্লাহ আল্লাহ আমাদেরকে খালিস নিয়তে সালাত আদায় করার তৌফিক দান করুন। দেখবেন যাদের মধ্যে ত্রুটি আছে আমি আপনাদেরকে বলছি, খালিস নিয়তে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সালাত পড়ে দেখুন, যদি আমার কথা সত্য না হয় তাহলে আমাকে বলবেন, আর কেন বলবেন? আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শৈতল্য, চোখের শীতলতা হচ্ছে সালাত, সালাত করলে মন শান্তি। সুবহানাল্লাহ, বিলাল রাদিয়াল্লাহু আনহু বলতেন আদ্দিনি ইয়া বিলাল আরিহনা বিস সালাত, বিলাল তুমি আদান দাও আর সালাতের মাধ্যমে তুমি আমাদেরকে সান্ত্বনা দাও। সুবহানাল্লাহ, তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সালাত করতেন আর শান্তি পেতেন, আর আপনি বলেন না আমি নামাজ পড়ে একদম আল্লাহ বলি আর ভালো করে শান্তি পাই, এটা আপনার কথা সত্য হবে না মিথ্যা? আমার নবীর কথা সত্য, তুমিই মিথ্যা। তাই ভাইয়েরা যাদের সালাতের মধ্যে ত্রুটি আছে সালাত আদায় করুন, খবরদার একক দুই না পাঁচ ওয়াক্ত করতে হবে। বলছিলেন فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون, যদি তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েতের বাণী আসে আর যদি তোমরা সেই বাণী অনুযায়ী চলো তাহলে তোমাদের কোনো চিন্তা থাকবে না, তোমাদের কোনো ভয় থাকবে না। এ হতো আল্লাহ পাক বললেন, তারপরে বলছেন কাফিরদের কথা والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون, যারা কুফরি করবে আর আমার আয়াতগুলিকে অস্বীকার করবে তারাই হচ্ছে জাহান্নামী, আর জাহান্নামে ওরা চিরকাল অবস্থান করবে। আমরা যেহেতু আলহামদুলিল্লাহ আমরা সবাই মুসলিম, তাই কিনা? আমরা সবাই এখানে ইনশাআল্লাহ মুমিন, তাই এই হিসেবে আমরা আল্লাহর বিধি বিধান শুদ্ধ করে মানি, যাবতীয় বিধান আকিদা বিশ্বাস ঠিক করি, কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে আমাদের আকিদা ঠিক করা দরকার, আমলের ইসলাহ করি, দেখবেন দুনিয়াতেও ভালো আখিরাতেও ভালো, মানে আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমার রব বলেছেন যে ব্যক্তি নেক আমল করলো চাই সে নর হোক কিংবা নারী, আর ইমানের অবস্থা থাকুক, নেক আমল করলো ইমানের অবস্থায় আমি তাকে উত্তম জীবন দান করব, দুনিয়াতে ভালো জীবন দান করবেন। সুবহানাল্লাহ, আর কি করবেন আখিরাতে তারা যে আমল করেছে এর সর্বোত্তম বদলা দেবে। তো দুনিয়াতে এটা হচ্ছে গুনাহ, দুনিয়ার গুনাহ এটা আলাদা, আসল গুনাহ কোনটা? আখিরাত। বলেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আল্লাহ আমাদেরকে তোমার যাবতীয় বিধান তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল করার তৌফিক দান করো।